sani sa gare gare ga va pa gare gare gare sani sa ni ni sa gare gare gare sani sa gare gare ga va pa gare gare gare sani sa mon amar premer ghore ghar chhara mon ta tor অল্প বেশি মুখ চড়া মন আমার স্বপ্ন এলে বর্তে যায় মনটা তোর কারণ ছাড়া মরতে চায় খুনসুটি খুনসুটি মনের ভেতর চুপি চুপি দিয়ে গেলে সারা হাঁটি হাঁটি পায় পায় মনের ভেতর হঠাৎ মুষলধারা মন বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তোর তুই তাকালে কিনবে আকাশ কিনবে শহর মন বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তো তুই তাকালে কিনবে আকাশ কিনবে শহর তোর মন বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তোর তুই তাকালে কিনবে আকাশ কিনবে শহর